আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব শিরক এবং শিরক বিরোধী কিছু কথা। আমরা জানি যে প্রত্যেক জিনিস যেমন আমরা সংগ্রহ করি, সংগ্রহ করলেই হবে না, সেই সংগৃহীত জিনিস যাতে নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থাও করতে হবে, তাই না? আমরা অনেক সময়ে যেমন ব্যভিচার নিষেধ, তো ব্যভিচার যাতে না ঘটে সেই চেষ্টা করতে হবে না হবে না? অবশ্যই করতে হবে। ব্যভিচার যাতে না ঘটে, যেমন পর্দা করো, যেমন খারাপ দৃষ্টিতে দেখো না, কাম দৃষ্টিতে একে অপরকে দেখো না, তারপরে বাজনাদার কলঙ্কার ব্যবহার করো না, তারপরে বাড়ির নির্জনতা অবলম্বন করো না, কত রকম আছে এগুলো, কি যাতে করে ব্যভিচারটা না ঘটে। তেমনি সংগ্রহ করে, যেমন পানি আপনি রাখলেন, যদি ফুটো থাকে, নিচে ফুটো থাকলে কি হবে, পানিটা গড়িয়ে নেমে যাবে। তো সেই রকম চারিদিক বন্ধ রেখে আপনাকে কাজ করতে হবে। এক হচ্ছে যে আপনি ভালো কাজ করবেন, আর দ্বিতীয় হচ্ছে যে তা খারাপ কাজের ছিদ্রপথ বন্ধ করবেন। খারাপ কাজ তো করবেনই না, এবং খারাপ কাজের যে ছিদ্রপথ আছে যাতে আপনার ভালো কাজও নষ্ট হয়ে যেতে পারে, আপনার ভালো কাজ ওইদিকে বের হয়ে যেতে পারে, সেই পথও আপনাকে বন্ধ করতে হবে। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আর শিরকের যত ছিদ্রপথ আছে সেগুলো খোলা রাখলে হবে না। আপনি ভাবছেন আমি শিরিক করব না, কিন্তু কোন দিক থেকে যে শিরিক ঢুকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। এই জন্য সমস্ত ছিদ্রপথ বন্ধ করে দিয়ে আপনাকে তৌহিদবাদী থাকতে হবে। শরীয়ত যেমন তৌহিদ প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে, তেমনি শিরকের যাবতীয় ছিদ্রপথ পূর্ব থেকেই বন্ধ করে দিয়েছে, যাতে কোনোভাবেই শিরিক সংঘটিত না হয়। এবং এই জগতে একমাত্র উপাস্য হন মহান সৃষ্টিকর্তা, যেহেতু যিনি প্রতিপালক হতে পারেন, একমাত্র তিনি উপাস্য হতে পারেন, তিনি প্রতিপালক, যখন তখন একমাত্র উপাস্যক উপাস্যও তিনি, তিনিই হচ্ছেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। সুতরাং পৃথিবীর ইতিহাসে প্রথম শিরিক ও মূর্তি পূজা শুরু হয়, এটা আপনারা জানেন, বাদশাহ বলতে পারবে কোন নবীর জামানায়, নূহ নবীর জামানায়। আর কি বাড়াবাড়ি করে, কাকে নিয়ে বাড়াবাড়ি করে, নেক লোকদেরকে, মানুষ নেক মানুষ ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করার ফলে, আর তাদের কবরকে কেন্দ্র করে, তাদের কবরকে কেন্দ্র করে কি হলো, শিরিক শুরু হলো। তাই ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষেধ করা হয়েছিল, কেন, যাতে করে মানুষ শিরকের দিকে চলে না যায়। আর নতুন নতুন মুসলমানদের ভিতরে এরকম হতে পারে, তাই না? একবার বলেছিলাম যে দেখলেন বড়ই গাছে তলোয়ার লটকে রেখেছে, সাহাবারা কি বলেছিলেন নতুন, তখন বলেছিলেন যে আমাদের জন্য একটা বড়ই গাছ নির্ধারিত করে দেন, আমরাও তরবারি এইভাবে লটকে রাখবো, ঝুলিয়ে রাখবো ওরা যেমন রেখেছে। তো বললেন সুবহান আল্লাহ, তুমি তো বললে সেই কথা, তোমরা তো সেই কথা বলছো যে কথা মুসার কম বলেছিল, কি বলেছিল, এই যে আল্লাহ না ইলাহান কামালাহুম আলিহা, ওদের অনেক মাবুদ রয়েছে, তো আমাদের একটা মাবুদ বানিয়ে দেন। এটা স্বাভাবিক, মানে নতুন যারা তৌহিদবাদী তারা সব ক্ষেত্রে দেখবেন শিরিক কাকে বলে বুঝতে পারবে না। আবার এমনও হতে পারে যে নতুন নতুন তৌহিদে ঢুকেছে, তো সামান্য কথাকেই বলবে শিরিক, সামান্য কথাকেই বলবে শিরিক, আরে আজকে এবছরের বর্ষাটা খুব ভালো, বর্ষার জন্য ফার্স্ট ক্লাস ধান হয়েছে, এই শিরিক করলি, বর্ষার জন্য বা ধান হয় আল্লাহ ধান, এই ভারী মুশকিল বটে। হ্যাঁ, সেদিনে শুনছিলাম তোমার আকাশ তোমার বাতাস, তো বাংলাদেশের আকাশ হয়নি, আল্লাহর আকাশ, এরকম কথা হলো, এতে শিরিক হয়ে গেল, এতে এই কথা তো শিরিক নেই। আমরা তো বলি বাংলার, বাংলাদেশের সমুদ্র সীমানা আছে, বাংলার আকাশ সীমানা আছে, ওখানে ইন্ডিয়াকে ঢুকতে দেবে না, ইন্ডিয়ার আকাশ সীমানা আছে, ইন্ডিয়ার আকাশে বাংলার প্লেন বা পাকিস্তানের প্লেন ঢুকতে দেবে না, তাই না? ঘর আপনার না আল্লাহর, এই যে মাটি হচ্ছে আল্লাহর, পৃথিবী হচ্ছে আল্লাহর, আকাশ হচ্ছে আল্লাহর, কিন্তু ঘর ঘর ঘর তো আল্লাহ, তাই না? আপনি বানিয়েছেন, আপনাকে আপনার ঘর বলা যাবে না। তো তৌহিদে ঢুকে মনে সবকিছু শিরিক মনে হয়, এরকম না, সঠিক সঠিক যেটা সেটা বুঝতে হবে। তো ছিদ্রপথ বিশেষ করে যেগুলো তৌহিদের বিপরীত এবং শিরকের ছিদ্রপথ যেগুলো, সেগুলো এই শরীয়ত থেকেই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সেই ছিদ্রপথ বন্ধ করতে হবে। তো দেখুন, কবর থেকে শিরিক শুরু হয়েছিল বলে কবর জিয়ারত কি করা ছিল, প্রথমে শরীয়তে নিষেধ ছিল, পরবর্তীতে যখন মানুষের মন থেকে শিরিক একবার নির্মূল হয়ে গেল তখন কি বললেন, তোমরা কবর জিয়ারত করো। তো তৌহিদের শিক্ষা বদ্ধমূল হলে কবর জিয়ারত, আখেরাতকে স্মরণ ও কবরবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যে বৈধ করা হলো। শিরিক যাতে না ঘটে তাই কবরকে জমিন থেকে আধ হাত পরিমাণের বেশি উঁচু করতে নিষেধ করা হলো। কবর যে দেবেন কবরটা কতটা উঁচু হবে, আধ হাত পরিমাণ। আর দেখেছেন এটা কেউ মানে না, সব জায়গাতে উঁচু উঁচু কবর দেখবেন। উঁচু কবর থাকলে তাতে কি হয়, সেটা শিরকের আড্ডা হতে পারে। উঁচু কবর থাকলে কবরটা অনেক দিন থাকবে আর তার ফলে সেটা শিরকের আড্ডা হতে পারে। তাই হাদিসে এসেছে আবু হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কাল আলী আলী ইবনে আবি তালেব, আবু তালেব রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আলা আবাআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে প্রেরণ করব না সেই কাজে যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন, কি সেটা, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তা, কোন মূর্তি দেখলে বা ছবি দেখলে সেটাকে নষ্ট করে দেবে, মূর্তি রাখা যাবে না। ছবি দেখবে যেখানে ছবি আছে, তোমার বাড়িতে তেল, তেলের ডিব্বা আছে তাতে ছবি আছে, কি করে দাও, নষ্ট করে দাও। তোমার বাড়িতে হয়তো কোনো পত্রিকা এলো ছবি আছে, বিশেষ করে নোংরা ছবি তো বটে, এমনি ছবিও অপ্রয়োজনীয় যত ছবি আছে কি করো। এবারে অপ্রয়োজনীয় কেন বললাম, কারণ ছবির যুগে বুঝতেই তো পারছেন এখন ছবির যুগ, যেটা খুব বেশি প্রয়োজন না হলে চলবে না, পাসপোর্ট ইত্যাদি আইডেন্টিটি ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে যেগুলো বেশি জরুরি। তো যেমন আমরা ছবি এই যে ব্যবহার করি, তবে এই ক্যামেরার ছবি আর স্টিল ছবি এর আবার পার্থক্য আছে তাই না, আবার স্টিল ছবি থেকে আঁকা ছবি এরও পার্থক্য আছে, আবার ছবি থেকে মূর্তি তার থেকে বেশি তাই না। তো যদিও অপ্রয়োজনীয় হয়, অনেকে তো অপ্রয়োজনে নিজের ছবি আবার নিজের বইয়েরও ছবি ছেলে মেয়ের ছবি কি করছে আপলোড করছে ফেসবুকে, আর তারপরে ওই যে বেশ লাইক নিচ্ছে লাইক নিচ্ছে, আর খুব নতুন বিয়ে করেছে বর কনের ছবি দিয়েছে, চিন্তা করতে পারেন, মানে একটু গায়রত যাকে বলে, গায়রত কাকে বলে, গায়রত কাকে বলে, গায়রত হচ্ছে যে আপনার এই বউকে কেউ না দেখুক এরকম একটা হিংসা ঈর্ষা, এটা হচ্ছে গায়রাত। আর যদি এটা না থাকে তখন হুজুর সালাম, এই সালাম করো সালাম করো, এটা এটা আমার বউ হুজুর, এটা আমার স্ত্রী তাই না। অনেকে নিয়ে এসে দেখায় ক্যামেরা, যে কোনো হুজুর এটা আমার স্ত্রী, হ্যাঁ বাহ, এটা মানে হচ্ছে যে গায়রাত, গায়রাত নেই মানে ঈর্ষা নেই মনের ভিতরে। অনেকে ছবি আপলোড করে না, অপ্রয়োজনে ছবি তোলা যাবে না, অনেকে সেলফি, সেলফি কাকে বলে, সেলফি নিতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা যাচ্ছে, পাহাড় থেকে পড়ে মারা যাচ্ছে, ঝর্ণার তীরে সেলফি নিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে তাই না, এ তো বটেই। তো সেলফি তুলেও অনেকে আপলোড করছে এবং স্মৃতি রেখে নিচ্ছে, ইসলামের ছবি বৈধ নয়। এবারে একান্ত প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে তার করার কিছুই নেই, আপনাকে রাখতে হবে। আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে পাঠিয়েছেন কি জন্য, যেন আমি কোনো মূর্তি বা ছবি দেখলেই নষ্ট করে ফেলি, আর ওয়ালা কবরান মুশাররাফান আও মুশরিফান ইল্লা সাওয়াইত, উঁচু কবর দেখলে সেটাকে কি করে দেবো, সেটাকে ভেঙে ফেলবো, মানে উঁচু কবরকে নিচু করে দেবো, আধার পরিমাণ জায়েজ। তো অনেকে দলিল দিয়ে বলে বোখারিতে আছে মানে কবর এত উঁচু ছিল যে ডিঙ্গিয়ে ডেঙাতে পারতাম না, হয়তো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো যে কবর কতটা অর্ধ হাত আধ হাত উঁচু হবে, আর উঁচু হলে সেটাকে কি করে দিতে হবে, নিচু করে দিতে হবে। কেন, কারণটা কি, উদ্দেশ্যটা কি, যাতে করে এটা শিরকের আড্ডায় পরিণত না হয়। নিষেধ করা হয়েছে কবরকে আল্লাহর জন্য সিজদা গা বা মসজিদ বানাতে, মানে কবর, কবরকে সিজদা না, তাকে সিজদা করবেন, আল্লাহকে সিজদা করবেন, কিন্তু কবরের কাছে, গিয়ে সেজদা করবো, আপনি ভাবলেন এখানে গিয়ে নামাজ পড়লে আমার বেশি স্বভাব হবে বা এই অলিকে স্মরণ করে নামাজ পড়লে, কার জন্য নামাজ পড়বেন? আল্লাহর জন্য। অনেকে দেখবেন অলির কবরের পাশে গিয়ে নামাজ পড়ছে, অলির কবরের পাশে গিয়ে কোরআন পড়ছে, কালেমা তাওহীদ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসলে কি করছে? শিরিক করছে, আল্লাহু মুস্তাআন। তো কবরকে সিজদা গাহ বা মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে, কিসের জন্য? যাতে শিরিক না হয়ে বসে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় বলে গেছেন, শেষ জীবনে, জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত ছিল তার মধ্যে একটা এই। শেষ মুহূর্তে কি ওসিয়ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শেষ ওসিয়ত সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, নামাজ তোমরা নষ্ট করো না, নামাজ নষ্ট হতে দিও না, আর কি দাস দাসীর ব্যাপারে তোমরা সতর্ক হও। আর তার ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল শেষ জীবনে মৃত্যু শয্যায়, যে লানাল্লাহু লিয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদেরকে অভিশাপ করুন, ধ্বংস করুন, কারণ তারা তাদের নবীগণের কবর সমূহকে কি বানিয়ে নিয়েছে? সিজদা ও নামাজের স্থান বা মসজিদ বানিয়ে নিয়েছে। তাহলে আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ ইন্নি আনহাকুম আন যালিক, শোনো, সাবধান, তোমরা কবরগুলোকে মসজিদ বানিয়ে নিও না, এরূপ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেন কি ঈদ না হয় সেটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এবং তার কবরকে নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় সে ব্যাপারে সমস্ত সতর্কতা আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হলো? ঘরের ভিতরে। যদি ঘরের ভিতরে না হতো তাহলে তো লোকে কি করতো জানতে, বুঝতেই পারছেন। আয়েশার ঘরের ভিতরে কবর হয়েছিল। তো নিষেধটা কেন হলো? যাতে করে মানুষ শিরিক না হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরি ঈদা, তার মানে আমার কবরকে তোমরা ঈদ বানিয়ে নিও না। ঈদ মানে কি হয়েছে? ওরস, সহজ মানে হচ্ছে ওরস। দেখেছেন বছরে একবার ঘুরে ঘুরে আসে, আর সেখানে ওরস করা হয়, ঈদের মতো মেলা লাগানো হয়। তো এইভাবে তোমরা, আমরা কবরকে বা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইবাদ, আল্লাহ তুমি আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না। তার মানে যে যেভাবে মাজার তৈরি করা হয়, যেভাবে ওরসে মাজারে যে কাণ্ড কর্মকাণ্ড ঘটে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগে থেকে নিষেধ করে গেছেন যে এরকম তোমরা করো না, বা আল্লাহকে বলেছেন আল্লাহ যেন এরকম না হয়। আল্লাহ তাআলা হেফাজত করেছেন, দেখেছেন কিভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আমা আয়েশার ঘরের ভিতরে। এখন তো মসজিদের ভিতরে চলে এসেছে, তো সেখানে তৌহিদের এই দেশ দিয়ে, তৌহিদের এই প্রশাসন দিয়ে আল্লাহ তাআলা কবরকে শিরকের আড্ডায় পরিণত করা হতে রক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেন। নিষেধ করা হয়েছে কবর চুনকাম করা হতে। কবরকে বাঁধালেন, চারিদিকে হাতে ঘিরে দিলেন, দিয়ে আপনি চুনকাম করলেন, তার উপরে ঘর বানাতে, গম্বুজ বানাতে, তাই না? রাসূলুল্লাহ জাবেদ বিন আব্দুল্লাহ বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই জাসসাল কবরু ওয়া ইউকাআজা আলাইহি ওয়া ইউবনা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যাতে কবরকে চুনকাম না করা হয়, কবরের উপর না বসা হয়, এবং তার উপর ঘর না বানানো হয়, ঘর বানানো না হয়। তো চট করে আপনি প্রশ্ন করবেন, বাদশাহ এখনই প্রশ্ন করবে যে তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে ঘর তৈরি করা হয়েছে, বাদশাহ করবেন নাকি? এই প্রশ্ন আছে নাকি আপনার? যে আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়া আইয়ুবনা আলাইহি, তার মানে কবরের উপরে ঘর বানানো যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে তো ঘর বানানো রয়েছে, গম্বুজ বানানো রয়েছে। তাহলে প্রশ্নের উত্তর উনি পেয়ে গেছেন। উনি বলছেন ঘর বানানো হয়নি, ঘরের ভিতরেই আল্লাহ রাসূলের কবর হয়েছে, কারণ নবীদের ইন্তেকাল যেখানে হয় সেখানেই তাকে দাফন করতে হয়। তাহলে এই হাদিসের বিপরীত হলো না? হাদিস বলছে কি, কবর আছে ফাঁকা জায়গায় আর তুমি তার উপরে ঘর বানালে, এটা চলবে না। কিন্তু কারো কবর যদি ঘরের ভিতরে হয় তাহলে তো নিষেধাজ্ঞায় পড়ে না, আর সেটা কার হবে? একমাত্র নবীদের। নবীর যেখানে ইন্তেকাল হয় সেখানেই তার দাফন হয়, সুতরাং এর সাথে ওর কোনো সাথ নেই। আর এটা বলা যাবে না যে আল্লাহর নবীর কবরের উপরে গম্বুজ আছে আমরাও বানাবো না। এই গম্বুজ বানানোর ব্যাপারেও সাহাবাদের মধ্যে বা তার সে যুগে যে সাহাবারা ছিলেন, তাবিনরা ছিলেন, মতভেদ করেছিলেন যে গম্বুজ কেন বানানো হবে। তো যাই হোক, হয়ে গেছে গম্বুজ আকারে, ঘরটাকে গম্বুজ বানিয়ে, ঘরের উপরটাকে গম্বুজ বানিয়ে দেওয়া হয়েছে। ওটা আসলে আয়েশার ঘর এবং সেই ঘরই আছে, আর ঘরের ভিতরে কবর আছে। কবর কি বাঁধানো আছে? কবর বাঁধানো নেই, আমরা যে ফুটো দিয়ে দেখি ভিতরে কি আছে, চাদর টাঙানো আছে না, চাদর দেওয়া আছে মখমলের কাবার মতো, তো ওইটা কি কবর না? ওইটা হচ্ছে আয়েশার ঘরের দেওয়াল, যেটা আমরা ফাঁক দিয়ে দেখি রেলিং এর ফাঁক দিয়ে, ওটা হচ্ছে আয়েশার ঘরের দেওয়াল। রেলিংটা আয়েশার ঘরের দেওয়াল না, ওই যে ভিতরে আমরা দেখতে পাই চাদর দেওয়া কি বলে আপনার মখমল টাঙানো আছে, ওটা হচ্ছে আয়েশার ঘরের দেওয়াল। ওটা দেওয়া আছে কেন? দিয়েছে, চলে আসছে, সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, কিন্তু ওটা কবর না, ওটা হচ্ছে আয়েশার ঘরের দেওয়াল। ভিতরে কবর আছে, যে কবর ফাঁকা, যেখানে যেটা বাঁধানো নেই এবং পাকা করা নেই। ব্যাস, নিষেধ করা হয়েছে কবরকে ওরস অনুষ্ঠান ক্ষেত্র, ঈদ মিলন ক্ষেত্র বা সম্মেলন ক্ষেত্র বানাতে। ওটা আগেই বলে ফেলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদা ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইফ কুনতুম। তোমরা আমার কবরকে ঈদ বানিয়ে নিও না, তোমার যে প্রত্যেক বছর একদিন নির্দিষ্ট করে আমার কাবার কবরের কাছে আসবে, প্রয়োজন নেই। ইয়া রাসূল আল্লাহ সালাম দেবো, আপনার উপর দরুদ পড়বো, তাহলে মদিনা যাওয়া কি দরকার আছে? সালাম দেওয়ার জন্য মদিনা যাওয়া দরকার আছে না? সালাম দেওয়ার জন্য কি হেলাল ভাই আপনি হজ করতে যাচ্ছেন, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজাতে, নবীর দরবারে, কাউকে বলা কি প্রয়োজন আছে? আমরা তো এমনি বলি, ভাই দেশে যাচ্ছেন, অমুক আলেম আলেমকে বা অমুক আপনার আব্বাকে সালাম বলে দেন, আমরা বলি না, এটা চলবে না? চলবে না, চলবে। কিন্তু জীবিত মানুষের কাছে সালাম পৌঁছে দেওয়া, কিন্তু মৃত ব্যক্তির কাছে সালাম পৌঁছে দেওয়া সিস্টেম আছে নাকি? নেই। সুতরাং তোমরা যেখানেই থাকো, ওয়াসাল্লু আলাইয়া, যেখানেই থাকো সেখান হতেই আমার ওপরে দরুদ পাঠ করো, যেহেতু দরুদ আমি স্বয়ং কানে শুনি না। আল্লাহ রাসূল যখন সালাম পেশ করা হয় কবরের কাছে, কেউ যদি পেশ করে, আল্লাহ নবী নিজে শোনেন? আল্লাহ নবীর মসজিদে যে মাইকে দরুদ পড়া হচ্ছে, আল্লাহ নবী নিজে শোনেন না? কার মাধ্যমে শোনেন? ফেরেশতার মাধ্যমে। এবং কে দরুদ পড়ছে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন। ফেরেশতা বলেন যে অমুক বান্দা আপনাকে সালাম পাঠিয়েছে, দরুদ পড়ছে, তাই না? তো যাই হোক, এটা জানতে পারা যায়। সুতরাং তোমরা যেখানেই থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তে, চাঁদে যাও, চাঁদে থেকে দরুদ পড়ো, সমস্যা নেই। এখন তো চাঁদে যাচ্ছে লোকে, তাই না? অনেকে বিশ্বাস করে না, সে যাই হোক, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, সেখান থেকে যদি দরুদ পড়া হয় তো সেখান থেকেও ফেরেশতা নির্দিষ্ট আছেন, তিনি দরুদ পৌঁছে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর বললাম সরাসরি তিনি নিজে কিন্তু দরুদ পড়েন না। ওই যে একবার হাসান বিন আলীর হাদিস আছে, যে দেখলেন যে কবরের কাছে এসে সালাম দিলেন একজন, বললেন তুমি কেন এখানে? আল্লাহ নবীর উপরে সালাম দেবো। বলছে তুমি ঘর থেকে সালাম দিতে পারো, যে কোনো জায়গা থেকে সালাম দিতে পারো, তুমি এবং উন্দুরুসে যে আছে, তুমি মদিনায় বসে মদিনার মসজিদে দাঁড়িয়ে সালাম দাও, আর উন্দুরুসে সালাম দাও, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে সালাম দাও, কোনো পার্থক্য আছে? তাই না? পার্থক্য আছে না? নাই, কোনো পার্থক্য নেই। হ্যাঁ রাজন, যদি আপনি বাংলাদেশে থাকেন, আপনার সঙ্গে টেলিফোনে কথা বলি, আর আপনি সামনে রয়েছেন, এখন যদি আপনার টেলিফোনে কল করি, কি কোনো পার্থক্য হবে? একই হবে, তাই না? নাকি কোনো পার্থক্য হবে? এক সেকেন্ডও কি পার্থক্য হবে, যে এখানে কাছে থাকলে পরে তাড়াতাড়ি লাইনটা ধরবে, এরকম কিছু আছে নাকি? একই বিশ্বের যে কোনো, এখন তো এমন হয়ে গেছে যে আপনি বাংলাদেশে কথা বললেও কয়েক সেকেন্ড, আর আপনার সামনে আমি মোবাইলটা লাগিয়ে আপনার মোবাইলে কল করি, কয়েক সেকেন্ড। কে কার মাধ্যমে পৌঁছানো হচ্ছে? ইথারের মাধ্যমে। এই যে ইথারের মাধ্যমে বা ওই স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো হচ্ছে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছানোর জন্য কি আছেন? ফেরেশতা রেডি আছেন। সেই ফেরেশতা সঙ্গে সঙ্গে সালাম নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন, আর তিনি সালামের জবাব দেন। আল্লাহ আকবার। বেশ, এই শিরকের ছিদ্র পথ বন্ধ করার জন্য কবরের দিকে মুখ করে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কি বলা হয়েছে? লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়ো না। কারণ এটা কি শিরকের, যারা শিরক করে তারা তাদের মতোই হচ্ছে, যেমন আগুনকে সামনে রেখে নামাজ পড়ো না, তা এক কবরের উপরে বসো না, এটা একটা নিষেধ। আর কবরকে সামনে করে নামাজ পড়ো না, কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, যেখানে কবরস্থান যেটা সেখানে নামাজ পড়া নিষেধ হয়েছে। আর কুল্লুহা মসজিদ ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা, পৃথিবী সবই হচ্ছে আমাদের মসজিদ। সব মসজিদ মানে কি? সব জায়গাতেই আমাদের নামাজ সিদ্ধ। তবে শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে কি? পবিত্র হইতে হবে। যে কোনো জায়গা পবিত্র, সেই জায়গা যদি মুসলমানের হয় তাও নামাজ জায়েজ, সেই জায়গা যদি কাফেরের হয় তাও নামাজ জায়েজ। যেহেতু জায়গা কারণ একটু আগেই বলছিলাম না, জায়গা হচ্ছে আল্লাহ, তো কাফেরের হলেও সেই জায়গাতে কি হবে, নামাজ হবে, তবে শর্তটা হচ্ছে পবিত্র হতে হবে। মাকবারা হাম্মাম এ নামাজের জায়গা না, কবরস্থান নামাজের জায়গা না। কেন? ওটা হচ্ছে মওতাদের জায়গা, যেখানে মওতা ওখানে না থাকলেও তাদের হাড্ডি আছে ইত্যাদি, তাদের সঙ্গে কানেকশন থাকতে পারে, আল্লাহর সে গায়েবী খবর আমরা জানি না। তাছাড়া ইল্লিনে সিজিনে তাদের আত্মা থাকে, তো কবরস্থানকে পবিত্র রাখতে বলা হয়েছে, কবরের ওপরে জুতো পরে চলতে নিষেধ করা হয়েছে, কবরের ওপরে বসতে নিষেধ করা হয়েছে, সালাম দিতে বলা হয়েছে। তার মানে এগুলো আছে ওখানে, আল্লাহই জানেন, তারা তো সালাম শুনতে পায় না, তাই না? তো যাই হোক, বলা হয়েছে যে কবরস্থান নামাজের জায়গা নয়। কারণটা কি? এখানে শিরকের গন্ধ বর্তমান। তাই সূর্য ওঠা ডোবা মাথার উপর থাকার সময় নামাজ নিষিদ্ধ, কেন বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা বিন জুহানি বলছেন, সালাসা উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনহানা আন নুসাল্লিয়া ফিহিন আও আন নাকবুরা ফিহিন মাউতানা হিনা তাতলু আশ-শামসু বাযিগাতান হাত্তা তারতাফি وحين يقوم قائم الظهيرة حتى تميل الشمس وحين تضيف الشمس للغروب حتى تغرب এই কটা সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কোন কোন সময়ে? তিনটি সময় এমন রয়েছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মাইয়্যিত দাফন করতে বারণ করতেন। মাইয়্যিত দাফন করতে, জানাজা নামাজ পড়তে নয়, মাইয়্যিত দাফন করতে বারণ করতেন। আর তা হলো সূর্যোদয় শুরু হওয়া থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত, মোটামুটি 10-15 মিনিট, তাই না? ঠিক সূর্য মাথার উপর আসা থেকে একটু ঢলে যাওয়া পর্যন্ত, ঢলে না যাওয়া পর্যন্ত, অস্তের জন্য হলুদ বর্ণ হওয়া থেকে অস্ত না যাওয়া পর্যন্ত নামাজ নিষেধ। কোন নামাজ নিষেধ? ভাষানামদার, কোন কোন নামাজ নিষেধ নিষিদ্ধ সময়ে? নফল নামাজ নিষেধ। ফরজ নামাজ নিষেধ? না, যখনই সময় হবে তখনই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য ডোবার আগে যে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল, সূর্য ডোবার আগে যে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল, আর সূর্য ওঠার আগে যে এক রাকাত পেল সে ফজরের নামাজ পেয়ে গেল। তার মানে সূর্য ওঠার সময় ডোবার সময় নামাজ পড়া জায়েজ না জায়েজ? জায়েজ। এটা কোন নামাজ? ফরজ নামাজ। আর একটা নামাজ আছে, যে নামাজ হচ্ছে কারণ ঘটিত। আপনি এই যে এলেন মসজিদে, মসজিদে এসে বসার আগে কি করতে হয়? দুরাকা সুন্নত পড়তে হয়। দেখার দরকার নেই সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে, দরকার নেই, ঠিক আছে? আসরের পরে এলেন, আসরের পরে হলুদ বর্ণ হয়ে গেলে সূর্য, তার আগে নামাজ চলবে। তো হলুদ বর্ণ হয়ে গেছে, এখন আপনি দেখবেন এই সময় মাগরিবের আগে, সূর্য ডোবার আগে আপনি মসজিদে ঢুকলেন, এই সময় নামাজ নিষেধ বসে গেলেন না। কারণ ঘটিত নামাজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল তাওয়াফ, তাই না? তেমনি জানাজার, জানাজার নামাজও এই নিষেধ না। এগুলো হচ্ছে কারণ ঘটিত নামাজ, যখনই এটা ঘটবে, কারণটা ঘটলেই তখনই নামাজটা পড়তে হবে, এই নিষেধের আওতায় পড়ে। নিষেধের আওতায় কোন নামাজ পড়ে তাহলে? শুধুমাত্র নফল নামাজ। ফজরের আগে সুন্নতটা পড়া হয়নি, ফজরের পর পড়া যাবে না? যাবে না, যাবে, তাই না? কারণ এর দলিল আছে আলাদা আলাদা। সুতরাং আমভাবে নফল পড়া নিষেধ। যাই হোক, কেন বলা হয়েছে? যে যেহেতু এই এই সময়ে মুশরিকরা তাদের উপাস্যর পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ এই সময়ে পূজা করে, অতএব ওদের মতো করো না, এটা বলা হয়েছে। শিরকের মূলোৎপাটন ঘটানোর লক্ষ্যে সওয়াবের আশায় তিনটে মসজিদ ছাড়া অন্য স্থান জিয়ারত নিষিদ্ধ। কোন কোন মসজিদ? মসজিদুল হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা, এই তিনটে মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে বরকতের নিয়তে সফর করা যাবে না। বলে হুজুর মসজিদ মাজার চলবে যাওয়া? না, মাজারও যাওয়া যাবে না, অন্য জায়গাও যাবে না। কেন? তুর পাহাড়ও জিয়ারত করা যাবে না, সাহাবারা নিষেধ করেছেন। এই হাদিস দিয়ে দলিল দিয়ে বলেছেন, তুর পাহাড় গেছিলে সওয়াবের আশায় বরকতের আশায় তুর পাহাড় জিয়ারত করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদদুর রিহালু ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ, মসজিদ হাযা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা। তিন মসজিদ ছাড়া অন্য কোন স্থানের বরকত লাভ বা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। আমার মসজিদ মদিনা শরীফের যে মসজিদে নববী, মসজিদুল হারাম কাবা শরীফের মসজিদ, আর মসজিদে আকসা প্যালেস্টাইনের জেরুজালেম মসজিদ, আর বুঝলেন যে মসজিদ ছাড়া অন্য জায়গায় যাবে না, তা উদ্দেশ্য না। তাহলে বললাম যে সাহাবারা তুর পাহাড় যাওয়া নিষেধ করেছেন। আর একটা মসজিদ আছে যে মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, দেখি বাদশাহ নাম ধরে মনে আছে নাকি, মসজিদে কোবা, যে মসজিদে একটা নামাজ পড়লে কি হয়, উমরা করার সওয়াব হয়। আর মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000, 1,00,000 থেকে বেশি বলা হয়েছে, খাইরুম মিন মানে তার থেকেও বেশি। আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1,000, অতএব 1,000 নামাজের মতো সওয়াব আছে। আর প্যালেস্টাইনের নামাজ, ওখানে নামাজ পড়লে আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন। যাই হোক, এইভাবে এই তিনটে মসজিদ বা চারটে মসজিদ ছাড়া অন্য জায়গায় সওয়াবের নিয়তে, তার মানে শিরকের আড্ডা যাতে গড়ে না ওঠে সেখানে গিয়ে বরকত, যেমন মাজারে গিয়ে অমুক মাজারে যায়, তারপরে আরো বহু জায়গা আছে খানকা শরীফ বলে কত রকম আছে শরীফ, এ শরীফ ও শরীফ বলে কত শরীফ বানিয়ে তারা রেখেছে যেখানে শিরকের আড্ডা, আপনারা নিশ্চয়ই জানেন সেগুলো। এগুলো হচ্ছে তৌহিদের সূক্ষ্ম বিষয়, এই ছিদ্রপত্রগুলো যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে সঠিক তৌহিদ আপনি বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কথা আরো আছে ইনশাআল্লাহ, আগামী দর্শে বাকি ছিদ্রপথগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি এবং পাকা তৌহিদবাদী হতে পারি। তৌহিদবাদী হতে না পারলে আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।